যা কিছু গিয়েছে থেমে যাক না, তারার পর নেই নেই কোনো ঠিকানা। যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না কো সে আমার নয়। যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না কো সে আমার নয়। পাহাড় নিষেধ গুলো পেরিয়ে দেখি কি আছে আমার পথে পড়ে। তারপর তারার পর নেই নেই কোনো ঠিকানা। মনে রেখো আমিও ছিলাম ছোট্ট জীবনা, যত হাসি গান আমি তোমাকে দিলাম। আমিও ছিলাম মনে রেখো, মরণ পেরিয়ে যাব এমনি করে, কোনো পিছু ডাকে আর থামব না। মরণ পেরিয়ে যাব এমনি করে, কোনো পিছু ডাকে আর থামব না। একটু থেমে থাকি তোমার কাছে, তুমিও আমার সাথে চলো না। তারপর তারার পর নেই নেই কোনো ঠিকানা, যা কিছু গিয়েছে থেমে যাক না, তারার পর নেই নেই কোনো ঠিকানা।